অজানার পথে চলিয়াছি একা, আমি এক মুসাফির। পথের মায়ায় ভাঙিয়াছি ঘর, পথ কি করেছি নির। ক্লান্ত শ্রান্ত শিথিল কদম দুচোখে অশ্রুধারা, পথের মাঝেই খুঁজে ফিরি পথ, আমি এক পথহারা। ধুলোবালি মাখা মলিন বদন হাওয়ায় উড়িছে কেশ, ঠিকানা বিহীন পথ চলা, যার নেই শুরু নেই শেষ। চলিতে চলিতে দেখেছি অনেক হাসি কান্নার মেলা, রবিরাঙা ভোর রোদেলা দুপুর অলস বিকেল বেলা। সাঁঝের আকাশে ঘরে ফেরা পাখি রাতের আঁধার কালো, নীল জোনাকির মিটিমিটি তারা চাঁদের স্নিগ্ধ আলো। খরস্রোতা নদী পদ্ম পুকুর নীল সাগরের জল, তীর ভাঙা ঢেউ নীর ভাঙা ঝড় বৈশাখী চঞ্চল। প্রিয়ার খোপায় গোলাপ দেখেছি রজনীগন্ধা বেলি, উত্তরী বায় ঝরে গেছে হায় কত না ফুলের কলি। কত না অমৃত পড়ে আছে ঠেলে কষ্টের গালিচা, বিষের পেয়ালা হয়েছে আপন অধর ডুবিছে তার। বিলাসপুরীর মহলে দেখেছি সাজানো বাসর ঘর, গ্রাম্য বধূর দুচোখে কেবল বেদনার বালুচর। দেখেছি অনেক ভোগের প্রাসাদ অট্টালিকার শাড়ি, দেখেছি গায়ের দুঃখিনী মায়ের চুলোয় বসেনি হাড়ি। কত হাসাহাসি ভালোবাসাবাসি নিচে প্রেম প্রেম খেলা, পাশাপাশি তার রাশি রাশি ব্যথা ঘৃণা আর অবহেলা। ছলনাময়ীর নির্মম হাসি মন ভোলা অভিনয়, ব্যর্থজনের বিজয় দেখেছি বিজয়ীর পরাজয়।